بسم الله الرحمن الرحيم دايماي بروم دايلو اللار نامي عم يتساءلون وهرا اكي اپرين نكت كي بيشه جيگه سبات كوريته چه عن النبأ العظيم شئ مها شنباد بيشه الذي هم فيه مختلفون جبشه وذر مد مطنق كواتش كلا سيعلمون ككونونا وذر دھارونا عباستوب وذر شغر جانتے پاری بے ثم كلا سيعلمون عبار بولی ككونونا وذر اچھرئی جانے بے ألم نجعل الأرض مهادا أمي كي كوري ناي بھومي كي شجا والجبال أوتادا و پربت شمو كي كيلوك وخلقناكم أزواجا أمي سرشتي كوري اچي تمہارے كي جوڑائے جوڑائے وجعلنا نومكم سباتا تمہارے ندرا كي كوري اچي بسرام وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا كُرِيَاچِ رَاتْرِكَ آبَرُونَ وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا ایبن كُرِيَاچِ دِبَشْكَ جِبِكَ آهَرُونَ شُمَوَي وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبَعًا شِدَادًا آرامِ نِرْمَان كُرِيَاچِ تُمَادَرْ اُدْدْدَ دَشَي شُسْتِ تُو سَبْتُو آكَاشَ وجعلنا سراجا وهاجا এবং সৃষ্টি করিয়াছি প্রজ্জ্বল দীপ وأنزلنا من المعصرات ماء ثجاجا এবং বর্ষণ করিয়াছি মেঘমালা হইতে প্রচুর বারি لنخرج به حبا ونباتا যাহাতে তদ্দ্বারা আমি উৎপন্ন করি শস্য উদ্ভিদ وَجَنَّاتٍ أَلْفَافًا ও ঘন সন্নিবিষ্ট উদ্যান إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا নিশ্চয়ই নির্ধারিত আছে বিচার দিবস يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا সেই দিন সিংহাই ফুৎকার দেওয়া হইবে এবং তোমরা দলে দলে সমাগত হইবে وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا আকাশ উন্মুক্ত করা হইবে ফলে উহা হইবে বহু দ্বার বিশিষ্ট وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا এবং চলমান করা হইবে পর্বতসমূহকে ফলে সেইগুলি হইয়া যাইবে মরিচিকা إن جهنم كانت مرصادا نشتي جهنم اتبتي رهي اچه للطاغين مآبا شما لنغن كاردر پرتابتون ستال لابثين فينا أحقابا شکنه اوهر جوب جوب دوريا وابستان كوري بي لا يذوقون فيها بردا ولا شرابا সেখানে উহার আস্বাদন করিবে না সত্য না কোনো পানীয় إلا حميما وغساقا ফুটন্ত পানি ও পূজ ব্যতীত جزاء وفاقا ইহাই উপযুক্ত প্রতিফল إنهم كانوا لا يرجون حسابا وارا ককনো হিসাবে আশঙ্কা করিত না وكذبوا بآياتنا كذابا এবং ওরা দৃঢ়তার সঙ্গে আমার নির্দেশনাবলী অস্বীকার করিয়াছিল وكل شيء أحصيناه كتابا সবকিছুই আমি সংরক্ষণ করিয়াছি লিখিতভাবে فذوقوا فلن نزيدكم إلا عذابا অতঃপর তোমরা আশ্বাদ গ্রহণ করো আমি তো তোমাদের শাস্তি শুধু বৃদ্ধি করিব إن للمتقين مفازا মুত্তাকীদের জন্য তো আছে সাফল্য